কনিচিওয়া শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হলো রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। বন্ধুরা, আসুন একসঙ্গে জাপানি ভাষা শেখা যাক। আজ আমরা শিখব দশম পাঠ। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে জেনইন ইমাসকা, সকলেই আছেন তো? আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আজ ইউনিভার্সিটিতে আন্নার স্বাস্থ্য পরীক্ষা রয়েছে। স্বাস্থ্য পরীক্ষা করানোর স্থানে শিক্ষার্থীরা জড়ো হতে আরম্ভ করেছে। এবার তাহলে চলুন শুনে নেওয়া যাক দশম পাঠের কথাবার্তাগুলো। আজকের মূল বাক্য হচ্ছে জেনইন ইমাসকা, সকলেই আছেন তো? এক্ষেত্রে শিক্ষার্থীরা সবাই এসেছে। এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। অধ্যাপক সুজুকি বললেন, প্রথমে উচ্চতা এবং ওজন মাপব। কথাটির অর্থ হচ্ছে প্রথমে, শিনচো মানে দৈহিক উচ্চতা, তো কথাটি একটি পার্টিকেল যা আসলে সংযোজক অব্যয় ও এবং ইত্যাদি, এটি দুটো বিশেষককে সংযুক্ত করে। থাইজু হল দৈহিক ওজন, ও এটি হচ্ছে একটি পার্টিকেল যা বাক্যের কর্মপদ নির্দেশ করতে ওই পদটির পরে বসে। হাকারিমাস ক্রিয়াটির অর্থ হল পরিমাপ করা। অধ্যাপক সুজুকি এরপর বললেন, জেনইন ইমাসকা, সকলেই আছেন তো? এটাই হল আজকের পাঠের মূল বাক্য। জেনইন মানে হল সকলে, এক্ষেত্রে বলতে পারি শিক্ষার্থীদের সকলে। ইমাসকা কথাটির মধ্যে আছে ক্রিয়াপদ ইমাস, যা কোনো ব্যক্তি বা প্রাণীর অস্তিত্ব বোঝায়, অর্থাৎ আছে, রয়েছে বা রয়েছেন ইত্যাদি বোঝায়। আর এই ক্রিয়ার পরে যুক্ত হয়েছে পার্টিকেল কা, এটি সাধারণ বাক্যকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করে। সপ্তম পাঠে আমরা শিখেছিলাম আরিমাস, কথাটিও কোনো কিছুর অস্তিত্ব বোঝাতে, অর্থাৎ আছে বা রয়েছে ইত্যাদি বোঝাতে ব্যবহার করা হয়। তাহলে এখানে কি আমরা আরিমাস কথাটি ব্যবহার করতে পারি না? না, পারি না। আরিমাস কথাটি দিয়ে বস্তুবাচক জিনিসের অস্তিত্ব বোঝানো হয়, অপরদিকে ইমাস কথাটি দিয়ে ব্যক্তি ও প্রাণীর অস্তিত্ব বোঝানো হয়। তাহলে বলা যাক এখানে একটি কুকুর আছে। কুকুরকে জাপানি ভাষায় বলা হয় ইনু, অতএব বলতে পারি ইনু গা ইমাস, তাই না? ঠিক তাই। চলুন আবার চলে যাই কথাবার্তায়। অধ্যাপক সুজুকি প্রশ্ন করলেন, সকল শিক্ষার্থী কি এখানে উপস্থিত আছে? তখন আন্নার এক সহপাঠী রড্রিগো উত্তরে জানালো, আন্না-সান গা ইমাসেন, আন্না নেই, অর্থাৎ আন্না তখন উপস্থিত হয়নি। আন্না-সান কথাটি দিয়ে আসলে আন্নাকে বোঝানো হচ্ছে, শুধু নামের পরে সম্মানসূচক সান কথাটি জুড়ে দেয়া হয়েছে, যার অর্থ মিস্টার, মিসেস, মিজ, শ্রীমান, শ্রীমতী, জনাব, বেগম ইত্যাদি। ইমাসেম নেই, এক্ষেত্রে আন্না উপস্থিত নেই, এটি হল ইমাস, অর্থাৎ আছে কথাটির বিপরীত। কিন্তু আন্না যে নেই, ওর হলোটা কি? সেই মুহূর্তে হঠাৎ দরজা খুলে হাঁপাতে হাঁপাতে আন্না প্রবেশ করল। সুমিমাসেম ওকুরেমাশিতা, দুঃখিত, দেরি করে ফেলেছি। আক্ষরিক অর্থ, দুঃখিত, আমি দেরিতে উপস্থিত হয়েছি। মনে হচ্ছে সে একটু বেশি ঘুমিয়েছে। সুমিমাসেম কথাটির অর্থ এখানে হল দুঃখিত, মাফ করবেন বা ক্ষমা করবেন ইত্যাদি। সপ্তম পাঠে আপনারা শিখেছেন কারো সঙ্গে কথা বলার সময় মনোযোগ আকর্ষণের জন্য সুমিমাসেন কথাটি বলা হয়। কাজেই সুমিমাসেন শুক্রিম ওয়া আরিমাসকা, এই কথাটির অর্থ হল আচ্ছা শুনুন, আপনাদের কাছে কি ক্রিম পাফ আছে? আর এই পাঠে শেখা হল যে এই একই কথা আমরা ক্ষমার প্রার্থনার জন্য ব্যবহার করতে পারি, যেমনটি এক্ষেত্রে ঘটেছে। ওকুরেমাশিতা এটি হল ওকুরেমাস ক্রিয়ার অতীত রূপ। এই ক্রিয়াটির অর্থ হচ্ছে বিলম্বে উপস্থিত হওয়া, দেরি করা ইত্যাদি। ক্রিয়াপদের মাস রূপ থেকে অতীত রূপ পেতে হলে ক্রিয়ার মাস অংশটির পরিবর্তে মাসটা ব্যবহার করতে হবে। সম্পন্ন হওয়া সব রকম ক্রিয়ার ক্ষেত্রে জাপানি ভাষায় অতীত রূপ ব্যবহার করা হয়। এমনকি অন্যান্য ভাষায় পুরাঘটিত ক্রিয়ারূপ অর্থাৎ পারফেক্ট টেন্স ব্যবহার করা হলেও সেসব ক্ষেত্রেও জাপানি ক্রিয়ার অতীত রূপ ব্যবহার করা হয়। তাহলে শারমিন সান, এবার আপনার জন্য একটা প্রশ্ন, বলুন তো আমি খেয়েছি এই কথাটি জাপানি ভাষায় কি হবে? খাওয়া ক্রিয়াটির জাপানি হচ্ছে তাবেমাস, কাজেই এর অতীতরূপ হবে তাবেমাসতা, তাই না? একেবারে সঠিক। এবার তাহলে আমরা সম্পূর্ণ কথাবার্তার অর্থ জানি। চলুন আরেকবার শুনে নেওয়া যাক দশম পাঠের কথোপকথন। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে জেনইন ইমাস কা, সকলেই আছেন তো? এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করবেন এই পর্বে। আজ আমরা শিখলাম ইমাস অর্থাৎ আছে, রয়েছে, রয়েছেন ইত্যাদি, যা ব্যক্তি এবং প্রাণীর অস্তিত্ব প্রকাশে ব্যবহার করা হয়। এর আগে আমরা একই রকম একটি শব্দ আরিমাস অর্থাৎ আছে বা রয়েছে এই ক্রিয়াপদটি শিখেছিলাম। এ দুটোর পার্থক্য নিরূপণ করা যায় কিভাবে? চলুন টিচারকে জিজ্ঞেস করা যাক এই প্রশ্নটি। টিচার বললেন, সপ্তম পাঠে আন্না একটি কেকের দোকানে প্রচুর কেক দেখে অবাক হয়ে বলে উঠেছিল, অর্থাৎ প্রচুর কেক রয়েছে দেখতে পাচ্ছি। এরকম ক্ষেত্রে কর্তা যদি হয় প্রাণহীন বস্তু, তাহলে ব্যবহার করতে হবে আরিমাস। তবে কোনো কিছু প্রাণ হিসেবে গণ্য হবে নাকি বস্তু হিসেবে বিবেচিত হবে, তা শুধু এর প্রাণ আছে কি নেই তাই নয়, বরং এটি নিজে নিজে চলতে ফিরতে পারে কিনা তার উপরও নির্ভর করে। যেমন গাছের প্রাণ থাকলেও এটি নিজে নিজে চলতে পারে না বলে গাছের ক্ষেত্রে আরিমাস ব্যবহার করা হয়। দোকানে সাজিয়ে রাখা মাছও চলতে পারে না, তাই এগুলোর ক্ষেত্রেও আমরা বলব আরিমাস। কিন্তু জলাধারে ঘুরে বেড়ানো মাছের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করব ইমাস। বাস এবং গাড়ি নিজেরা চলতে পারে না, তবে এগুলোর মধ্যে চালক থাকলে ব্যবহার করতে হবে ইমাস। সার কথা হল, মানুষ ও প্রাণীর অস্তিত্ব বোঝাতে ব্যবহৃত ক্রিয়াটি হচ্ছে ইমাস, আছে, আছেন বা রয়েছে, রয়েছেন ইত্যাদি। এর নাবাচক রূপ হচ্ছে ইমাসেন, নেই, নয়, নন ইত্যাদি। অপ্রাণীবাচক জিনিস সম্পর্কে কথা বলার ক্ষেত্রে ব্যবহার করা হয় আরিমাস, অর্থাৎ আছে বা রয়েছে। এর নাবাচক রূপটি হল আরিমাসেম, অর্থাৎ নেই বা নয় ইত্যাদি। এই ছিল আজকের টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। এই পর্বে জাপানি ভাষার ধন্যাত্মক শব্দ অর্থাৎ এমন শব্দ যা নির্দিষ্ট কোন ডাক, কণ্ঠস্বর অথবা আচরণ প্রকাশ করে সেগুলো তুলে ধরা হয়। শারমিন সান, এবার যে শব্দটি শুনব সেটি পরীক্ষার ফল হাতে পাওয়ার পর আপনার মনের অনুভূতি প্রকাশ করে। গাক্কুরি। এই শব্দটি যে বলবে তাকে খুব সন্তুষ্ট মনে হবে না। ঠিকই ধরেছেন, এটি বলা হয় হতাশা প্রকাশের সময়। কোন প্রতিযোগিতায় হেরে গেলে অথবা হতাশায় মাথা নুইয়েও এই কথাটি বলা হয়। একই অর্থ বহনকারী আরেকটি শব্দ হচ্ছে এই কথাটি আমার জানা আছে। গান কথাটি মাঙ্গা কমিক বইতে প্রায়ই ব্যবহার করা হয়, বিশেষ করে যেসব দৃশ্যে চরিত্রগুলো মর্মাহত এবং বিষণ্ণ থাকে। গান শুধু এই কথাটি দিয়ে কেউ কতটা মর্মাহত এবং হতাশ তা প্রকাশ করা যেতে পারে। শুনলেন আজকের ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। আজ শেখা হল দুটি ধন্যাত্মক শব্দ গাক্কুরি এবং গান। ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বাগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, আজ আমার উপস্থিত হতে অল্প একটু দেরি হয়েছে, কিন্তু শুনেছি দেরিতে উপস্থিত লোকজনকে জাপানে আস্থাভাজন মনে করা হয় না। গান। বন্ধুরা, কেমন লাগলো আজকের পাঠ? আশা করি ভালো লেগেছে। আজকের মূল বাক্য ছিল জেনইন ইমাস কা, সকলেই উপস্থিত আছেন তো? আগামী পর্বে আন্না সাকুরাকে একটি পার্টিতে আমন্ত্রণ জানাবে। বন্ধুরা, আপনারাও থাকবেন তো? তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।